কনিচিওয়া। শ্রোতা বন্ধু, কেমন আছেন সবাই? সময় হলো রেডিও জাপান এনএচকে ওয়ার্ল্ড এর সহজে জাপানি ভাষা অনুষ্ঠানের। এতে আপনাদের সঙ্গে আছি আমি কামরুল ইসলাম, আর আমি শারমিন সিদ্দিক ভুঁইয়া। শ্রোতা বন্ধু, আমাদের সঙ্গে আপনারা যোগ দিন, আমরা একসঙ্গে জাপানি ভাষা শিখব এবং জাপানি সংস্কৃতি সম্পর্কে জানব। আজ আমরা শিখব চতুর্থ পাঠ। আজকের পাঠের মূল বাক্য হচ্ছে তাদাইমা, ফিরে এসেছি। আমাদের এই আসরের প্রধান চরিত্র হচ্ছে থাইল্যান্ড থেকে আসা শিক্ষার্থী আন্না। আজকের পাঠে আন্না তার টিউটর সাকুরাকে সঙ্গে নিয়ে তার ডরমিটরিতে ফিরে এসেছে। তখন তার ডর্ম মাদার তাদেরকে অভিবাদন জানালেন। ডর্ম মাদার ডরমিটরিতে বসবাসরত শিক্ষার্থীদের দেখাশোনা করেন। এবার চলুন শুনে নেওয়া যাক পাঠ চারের কথোপকথন। এই পাঠের মূল বাক্য হল তাদাইমা, ফিরে এসেছি। ただいま。 お帰りなさい。 こんにちは。 あなたも留学生ですか? いいえ、私は留学生ではありません。 日本人の学生です。 এবার এসব কথাবার্তা ব্যাখ্যা করা যাক। ただいま। এটা হলো আজকের মূল বাক্য। ডরমিটরিতে মূল প্রবেশ পথ দিয়ে ঢোকামাত্র আন্না এই কথাটি বলেছে, তাই না? হ্যাঁ, তাদাইমা হচ্ছে নিজের বাসস্থানে ফিরে আসার পর বলার মতো একটি অভিবাদন। তাদাইমা কথাটি আসলে এইমাত্র বাড়ি ফিরে এসেছি এমন অর্থবোধক জাপানি বাক্যের সংক্ষিপ্ত রূপ। এই অভিবাদনের উত্তরে ডর্ম মাদার বললেন ওকায়েরিনাসাই, ফিরে আসায় স্বাগত জানাই। নিজের বাসস্থানে ফিরে আসা লোকজনকে স্বাগত জানাতে এই সম্ভাষণ ব্যবহার করা হয়। তাদাইমা এবং ওকায়েরিনাসাই যৌথভাবে এই সম্ভাষণের প্রচলিত সেট, তাই এই দুটি বাক্য একসঙ্গে একটি সেট হিসেবে মনে রাখুন। এরপর সাকুরা অভিবাদন জানাচ্ছে ডর্ম মাদারকে। কোন্নিচিবা, নমস্কার বা আসসালামু আলাইকুম বা কেমন আছেন, এই সম্ভাষণটি কারো সঙ্গে দিনের ভাগে সাক্ষাতের সময় বলতে হয়। শুনে মনে হচ্ছে কোন্নিচিবা শব্দের উচ্চারণ বেশ কঠিন। হ্যাঁ, এই শব্দটিকে সমান্তালে তিনটি হাততালির সঙ্গে কোন নিচি ওয়া হিসেবে বলার চেষ্টা করুন। চলুন এবার হাততালি দিতে দিতে একসঙ্গে বলা যাক, কোন্নিচিবা, কোন্নিচিবা। এরকম আরো কিছু সম্ভাষণের কথা বলবেন? হ্যাঁ নিশ্চয়ই। সকালবেলা সুপ্রভাত বা শুভ সকাল কথাটি জাপানি ভাষায় বলা হয় এভাবে ওহায়ো গোজাইমাস, ওহায়ো গোজাইমাস। সন্ধেবেলা এবং রাত্রিবেলা সচরাচর আমরা শুভ সন্ধ্যা বলে থাকি, আর জাপানি ভাষায় এটি হল কুম্বানওয়া, কুম্বানওয়া। যাই হোক, এরপর ডর্ম মাদার সাকুরাকে জিজ্ঞেস করলেন আনাতা মো রিউগাকুসে দেসু কা, তুমিও কি বিদেশি শিক্ষার্থী? আনাতা অর্থ হচ্ছে তুমি, মো একটি পার্টিকেল যার অর্থ ও, রিউগাকুসে মানে হল আন্তর্জাতিক শিক্ষার্থী বা বিদেশি শিক্ষার্থী। দেশ কথাটি যথারীতি বাক্যের শেষে ব্যবহৃত মার্জিত শব্দ। দেশযুক্ত বাক্যকে প্রশ্নবোধক বাক্যে পরিণত করতে হলে দেশ কথাটির পরে খা পার্টিকেল জুড়ে দিয়ে বাক্যের স্বরভঙ্গি ঊর্ধ্বমুখী করতে হয়। এবার চলুন সাকুরার উত্তরটি শুনে নেওয়া যাক। ইয়ে ওয়াতাশি ওয়া রিউগাকুসে দেবা আরিমাসেন, না আমি বিদেশি শিক্ষার্থী নই। ইয়ে মানে হল না। যখন আপনি বলবেন ইয়ে তখন এর ই অংশটি একমাত্রা লম্বা করে উচ্চারণ করতে হবে। ইয়ে ওয়াতাশি মানে আমি, ওয়া হচ্ছে প্রসঙ্গবোধক পার্টিকেল বা টপিক মার্কার, রিউগাকুসে মানে বিদেশি শিক্ষার্থী, দেওয়া আরিমাসেন কথাটি হল দেশ এর ঋণাত্মক রূপ। আচ্ছা, সাকুরা যদি বিদেশি শিক্ষার্থী হতো তাহলে সে তার উত্তরে কিভাবে এটি প্রকাশ করত? হাই ওয়াতাশি মো রিউগাকুসে দেসু, হ্যাঁ আমিও বিদেশি শিক্ষার্থী। হাই হ্যাঁ, এটি হল প্রশ্নের হ্যাঁবাচক উত্তর। ওয়াতাশি মো রিউগাকুসে দেসু হল আমিও বিদেশি শিক্ষার্থী। উত্তর হিসেবে আপনি এটাও বলতে পারেন হাই সো দেসু, হ্যাঁ আমিও, অথবা হ্যাঁ ব্যাপারটা তাই। সো মানে হল সত্যি, ব্যাপারটা তাই। এরপর সাকুরা বলে চলল নিহনজিন নো গাকুসে দেসু, আমি একজন জাপানি শিক্ষার্থী। এই বাক্যটিতে প্রসঙ্গ নির্দেশক বা টপিক মার্কার ওয়াতাশি ওয়া উজ্জ্ব রাখা হয়েছে, কারণ এটি বাক্যের অনুষঙ্গ থেকেই স্পষ্ট বোঝা যায়। মানে হল জাপানি ব্যক্তি, নো কথাটি একটি পার্টিকেল যা দুটি বিশেষ্যকে সম্পর্কযুক্ত করে, হচ্ছে শিক্ষার্থী, আর দেশ যথারীতি বাক্যের শেষে ব্যবহৃত মার্জিত শব্দ। তাহলে দেখা যাচ্ছে নিহনজিন এই বিশেষ্য পদটির সঙ্গে নো যুক্ত হয়ে পরের বিশেষ্য পদ গাকসে বা শিক্ষার্থী পদটিকে গুণান্বিত করেছে, তাই না? হ্যাঁ, একেবারে ঠিক বলেছেন আপনি। যাই হোক, সাকুরা তার বিশ্ববিদ্যালয়ে জাপানি শিক্ষকদের জন্য এক প্রশিক্ষণ কোর্সে ভর্তি হয়েছে। তার লক্ষ্য হল বিদেশে গিয়ে জাপানি ভাষা শেখানো। জাপানি ভাষা হচ্ছে নিহঙ্গো। এখানে নিহন অর্থাৎ জাপান কথাটির পরে গো অর্থাৎ ভাষা কথাটি যুক্ত হয়েছে। এবার পাঠ চারের কথোপকথন আরেকবার শুনে নেওয়া যাক। আজকের মূল বাক্য হচ্ছে তাদাইমা, ফিরে এসেছি। তাদাইমা, ও কারি নাসাই, কোনিচিওয়া, আনাতা মো রিউগাকুসেই দেসু কা? いいえ、私は留学生ではありません。日本人の学生です。 エバル、ティーチャー、アマデルブジエディン、ポルボ。ジャパニー・バシャシェカレイ・アショレル・トッタ・ボダヨク、オダボク・アカネ・トクナガ、アチケル・シッコニオ・ビショニー・アラジャナ・コルビン。 আজ আমরা একটি নাবাচক বাক্য শিখেছি, আর তা হল ওয়াতাশি ওয়া রিউগাকুসে দেওয়া আরিমাসেন। জাপানি ভাষায় নাবাচক বাক্য গঠন কিভাবে করতে হয় অনুগ্রহ করে সে বিষয়টি আমাদের শিখিয়ে দিন। তাহলে চলুন টিচারকে জিজ্ঞেস করা যাক। টিচার বলছেন, একটি নমুনা বাক্য দিয়ে বিষয়টি ব্যাখ্যা করা যাক। আমি একজন জাপানি। আমি মানে ওয়াতাশি, আর জাপানি মানে হল নিহনজিন। কাজেই আমি একজন জাপানি কথাটির অর্থ ওয়াতাশি ওয়া নিহনজিন দেস। যেসব বাক্যের শেষে দেস থাকে সেখানে দেস অংশটির পরিবর্তে দেওয়া আরিমাসেন ব্যবহার করে বাক্যটিকে নাবাচক করা যায়। কাজেই আমি জাপানি নই কথাটি হবে ওয়াতাশি ওয়া নিহনজিন দেওয়া আরিমাসেন। এবার এই কথাটি অনুশীলন করা যাক। ওয়াতাশি ওয়া নিহনজিন দেওয়া আরিমাসেন, আমি জাপানি নই। এই মার্জিত বাক্যটিকে আরো নৈমিত্তিক ভঙ্গিতে বলতে চাইলে আপনি বাক্যের দেওয়া অংশটির পরিবর্তে যা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আমি জাপানি নই অর্থে নিহনজিন দেওয়া আরিমাসেন কথাটি হয়ে যাবে নিহনজিন যা আরিমাসেন। শুনলেন টিচার আমাদের বুঝিয়ে দিন পর্ব। এবার ধন্যাত্মক শব্দ নিয়ে পর্ব। এই পর্বে জাপানি ভাষার ধন্যাত্মক শব্দ অর্থাৎ এমন শব্দ যা নির্দিষ্ট কোন ডাক, কণ্ঠস্বর অথবা আচরণ প্রকাশ করে সেগুলো তুলে ধরা হয়। আজ প্রথমে একটি শব্দ শোনা যাক। এটা তো মনে হচ্ছে স্লাইডিং দরজা খোলার শব্দ। হ্যাঁ, জাপানি ভাষায় এই ধরনের শব্দকে বোঝাতে বলা হয় গারা গারা। কোন কিছু ভেঙে পড়া অথবা পড়ে যাওয়ার শব্দ বোঝাতেও গারা গারা কথাটি ব্যবহার করা হয়। এরপর শুনব দরজা বন্ধ করার ভঙ্গি প্রকাশক শব্দ বাতাম, অর্থাৎ বাংলায় বলতে পারি দড়াম করে দরজা বন্ধ হওয়া। এই ছিল আজকের ধন্যাত্মক শব্দ। জাপানি ভাষা শেখার আজকের আসর শেষ করার আগে সময় হল আন্নার স্বগতোক্তি শোনার। আজকের ঘটনাগুলোর দিকে ফিরে তাকিয়ে আন্না মনে মনে বলছে, সাকুরা-সান ডরমিটরিতে প্রবেশ করার সময় যখন জুতো জোড়া খুললেন তখন তিনি এগুলোকে উল্টোমুখী করে ঘুরিয়ে পরিপাটিভাবে রেখেছেন। এরপর কখনো আমি কারো বাড়িতে বেড়াতে গেলে আমিও একইভাবে আমার জুতো পরিপাটি করে রাখব। বন্ধুরা, কেমন লাগলো আজকের পাঠ? আশা করি ভালো লেগেছে। আজকের মূল বাক্য ছিল তাদাইমা, ফিরে এসেছি। আগামী পর্বে আমরা দেখব আন্নার রুমে গিয়ে সাকুরা তার সঙ্গে কথা বলছে। আশা করছি আপনারাও সঙ্গে থাকবেন। তাহলে আবার দেখা হবে। মাতা ওয়াইশিমাশো।